রইছো থো মুখে সারে হাড়ে রোয়ানা মাছাবার দুয়ে রইছো থো মুখে সারে হাড়ে রোয়ানা মাছাবার দুয়ে হকনে মা তো বিনাইসা হকনে মা তো বিনাইসা হে মোহব্বত হানে কি রইছো থো মুখে সারে হাড়ে রোয়ানা মাছাবার দুয়ে রইছো থো মুখে সারে হাড়ে রোয়ানা মাছাবার দুয়ে তাই কোন মুহজি সচায়ে বিছোড়ে দে বিখতো বধায়ে সুনা তাই কোন মুহজি সচায়ে বিছোড়ে দে বিখতো বধায়ে সোচি দে যে পাজে মুহ তু সোচি দে রইছো থো মুখে সারে হাড়ে রোয়ানা মাছাবার দুয়ে রইছো থো মুখে সারে হাড়ে রোয়ানা মাছাবার দুয়ে মিসকিন ফেরে নিগাহুঁ বড়াই কিন মুজো ভর কখাহুঁ মিসকিন ফেরে নিগাহুঁ বড়াই কিন মুজো ভর কখাহুঁ এই সদমা রইছো থো মুখে সারে হাড়ে রোয়ানা মাছাবার দুয়ে রইছো থো মুখে সারে হাড়ে রোয়ানা মাছাবার দুয়ে কদর চো আহে তো বে কদর কে করি পো যাদ লগারি সজন কে কদর চো আহে তো বে কদর কে করি পো যাদ লগারি সজন কে টুটলা দিল না সোনা পেরা এহসান ଦୁଇଛୋ ଥୋ ମୁଖେ ସାରେ ସାରେ ହଣେ ରୋଣ ମାଛ ବରଦେ ହତନେ ମାତ ବିନାଇ ହତନେ ମାତ ବିନାଇ ହେ ମୋହବତ ହଣେ କି ମିଲଦଇ ରୋଇ ଛୋ ଥୋ ମୁକେ ସାରେ ଛୋ ଥୋ ତୁ କେ ସାରେ।